Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahirrabbilalamin wa salatu wa salamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajma'in. Ajke alochona oi amader purbo alochonar jer dhore Quraner proti adob. Ajke apnake 13 number adob shonabo. 13 number adobe bola hocche surar prothom ongsho theke telawat shuru korun. Apni jokhon telawat shuru korben majkhan theke na. সুরা একটা দেখেন, সেই সুরার প্রথম থেকে তেলাওয়াত শুরু করুন। সুরার মাঝখান থেকে শুরু করলে এমন আয়াত থেকে শুরু করুন যে আয়াতের সাথে পূর্বের আয়াতের অর্থের কোনো সম্পর্ক নেই। আর এটা কখন বুঝবেন? যখন আপনি কোরআনের অর্থ বুঝবেন। হাফেজ হলেও বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি অর্থ বুঝেছেন, যে আগে আমি যে আয়াতটা থেকে শুরু করছি সেটার সাথে আগের আয়াতের সম্পর্ক আছে কি না। মাঝখান থেকে শুরু করলে পরে বুঝতেই পারবেন না যে আগের সাথে সম্পর্ক আছে, আর এমন হবে যে খাপ ছাড়া হয়ে যাবে। আয়াতে আপনার কেরাত শেষ করুন যে আয়াতের সাথে পরবর্তী আয়াতের অর্থের কোনো সম্পর্ক নেই। আর এই জন্যই যারা কোরআনের অর্থ বোঝেন না তাদের জন্য আধা সুরা অপেক্ষা পূর্ণ সুরা পড়াই উত্তম, কারণ জানি না বাবা কোথায় থামতে হবে। আর এই জন্য কোরআনে থামা জায়গা বলা হয়েছে, কোরআনে জ্যোতিচিহ্ন আছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, পরবর্তীতে ওলামারা লাগিয়েছেন যাতে মানুষ ভুল না করে। কোথাও বলা হয়েছে ওয়াকফেল আজিম, ওয়াকফেল আজিম মানে থামতেই হবে, যদি না থামেন তো মানে গড়বড় হয়ে যাবে, যদি না থামেন তাহলে মানে গড়বড় হয়ে যাবে। যেমন ওই একই উদাহরণ যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে। আপনি থামলেন, কোরআন যখন পড়ছেন আপনি তো মানে বুঝেন না, তো পেশাব করে দিলেন দাঁড়িয়ে, তারপরে কি ব্যাপার বলে আমি বাংলা পড়াই জানি না। তো সত্যি তাই, আপনি কোরআন পড়ছেন, কোরআন পড়তে এমন জায়গায় থামলেন যেখানে দেখা যাচ্ছে কি, যেখানে আপনি বুঝেছেন এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে। তো এইরকম সর্বনাশ কোরআন পাঠেও হয়ে থাকে। এই জন্য দেখবেন কোরআনের মাঝে মাঝে ওয়াকফেল আজম লেখা আছে, মিম লেখা আছে, পাশে লেখা আছে ওয়াকফেল আজম, তার মানে ওখানে আপনাকে থামতেই হবে, যদি না থামেন তাহলে মানে গড়বড় হয়ে যাবে। হাফেজ সাহেব, আয়াতটা পর্যন্ত সূরা আলে ইমরানের প্রথম পাতাতেই হুয়াল্লাজি, যেখানে বলা হয়েছে আয়াতে মুহকামাত মিনহা মুতাশাবিহাত ফাআম্মাল্লাযিনা আমানু হুন্না উম্মুল কিতাব। হ্যাঁ হ্যাঁ, মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনাতি ওয়া ইবতিগা আ তাউইলে ওমা ইয়ালামু وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ। তারপরে কি আছে? وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ। দেখবেন আল্লাহ আল্লাহ শব্দের পরে মিম আছে, তাই না? তার মানে ওয়াকফেল আজম, তার মানে ওখানে আল্লাহ বলছেন যে কিছু আছে রূপক আয়াত যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, আর যারা আলেম যারা জ্ঞানী মানুষ তারা বলে যে আল্লাহর পক্ষ থেকে এর প্রতি আমরা ঈমান আনলাম, ঠিক আছে। আর যদি ওখানে ওয়াকফে না করেন তার মানে কি হবে? ওয়াকফে মানে হবে যে এর ব্যাখ্যা আল্লাহ এবং জ্ঞানী ছাড়া কেউ জানে না, তার মানে ওই রূপক আয়াতের ব্যাখ্যা আল্লাহ জানেন, তার সঙ্গে সঙ্গে কে জানে? ও রাসেখুনা ফিল ইলমি, পাকা আলেমরাও জানেন। অবশ্য মতভেদ আছে বিষয়ে, যে হ্যাঁ পাকা পাকা বড় বড় আলেমরা জানেন কি জানেন না রূপক আয়াত, যেমন আলিফ লাম মিম মানে বলতে পারবেন? তো এই আয়াতে যারা ওয়াকফেল আজম মনে করেন না তারা মনে করেন কি, যে রাসেখুনা ফিল ইলম, যেমন বড় বড় সাহাবী ইবনে আব্বাসকে জ্ঞান দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল আল্লিমহু তাউইল, আল্লাহ তুমি একে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দাও। তো এই জন্য রাসেখুনা ফিল ইলমের মধ্যে বটেন, তো তিনি আলিফ লাম মিমের মানে জানতেন, কিন্তু অধিকাংশ ওলামা বলছেন না এর অর্থ কেউ জানেন আল্লাহ ছাড়া। তার দলিল হচ্ছে এই যে আল্লাহ ছাড়া কেউ তার তাউইল জানে না, আর রাসেখুনা ফিল ইলম কেবল তারা বলে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে আমরা ঈমান আনলাম। তাহলে যদি আপনি না থামেন তো মানেটা গড়বড় হবে না? হবে না, মানে গড়বড় হয়ে যাবে। এইভাবে প্রত্যেক জায়গায় দেখবেন, যেখানেই ওখানে চলুন, যেখানে বলা হয়েছে আল্লাহ মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইযিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা, তাই না? মাযা আরাদাল্লাহু বিহি বিহাযা, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, ওখানে দেখবেন মিম আছে। কেন? ওখানে যদি না থামেন তো মানে গড়বড় হয়ে যাবে। কেন? কারণ ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এটা কাফেরদের কথা না, কাফেরদের কথা আগে শেষ। কাফেরদের কথা কি? মা যা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এটুকু কাফেরদের কথা। এখন যদি ওখানে কমা না দেন, দাঁড়ি না দেন, তো পরবর্তীতে যে আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ওটা কাফেরদের কথা হয়ে যাবে। তো এইরকম যেখানেই মিম আছে, ওয়াকফে লাজিম আছে, যে জানবেন যে ওখানে যদি আপনি না থামেন তাহলে আপনার কোরআনের মানে পাল্টে যাবে। আর কোরআনের মানে পাল্টে গেলে নিশ্চয়ই বিশাল সমস্যা হবে। তার মানে আপনি দাদা বলতে গাধা বলবেন। ও দাদা শোনেন, আইয়ুব যদি আপনি কোনো একটা বড় কাউকে ডাকেন, ও দাদা শোনেন, ও গাধা শোনেন, তাহলে কি সর্বনাশটা হবে? ঘুরে আপনাকে থাপ্পড় মারবে, তাই না? তো যাই হোক, এটা সহজেই বোঝা যাচ্ছে যে যদি আপনি অর্থ না বুঝেন তাহলে গোটা গোটা সুরা পড়াই আপনার জন্য উত্তম। মাঝখান থেকে, মাঝখানে থামবেন না আর মাঝখান থেকে শুরু করবেন না। বাক্যে যেখানে থামা চলে না সেখানে থামলে, অথবা যেখানে থামতে হয় সেখানে থেমে গেলে অর্থ উল্টা হওয়া স্বাভাবিক। দেখবেন অনেকে থেমে যায় যেখানে কোনো থামার চিহ্ন নেই। কোথাও আছে আল ওয়াকফু আউলা, তাই না? কোথাও জিম লেখা আছে, জিম মানে কি? থামা জায়েজ। ওয়াকফে লাজেম মানে থামতেই হবে, জিম মানে থামা জায়েজ। কোথাও আছে সোয়াদ লাম ইয়া, তার মানে আল্লাহ ওয়াসলু আউলা, মানে মিলিয়ে পড়া উত্তম। সেখানে অনেকে থাম, যদি শ্বাস না থাকে থামা যাবে কিন্তু মিলিয়ে পড়া উত্তম। এগুলো যারা কারি, যারা দার্সে পড়ান, তারা ভালো করে বলে থাকেন। যদি এইভাবে আপনি না পড়েন তাহলে সঠিকভাবে কোরআন পড়া হবে না। যেখানে লাম আছে মানে সেখানে ওয়াকফ আউলা, মানে এখানে কি? থামা, থামা হচ্ছে হ্যাঁ উত্তম। তারপরে আপনার কিফ আছে, দেখবেন কাফা, কিফ মানে থামো। এখানে মরুরের বোর্ডে লেখা থাকে অনেক জায়গাতে কিফ মানে স্টপ, তার মানে এখানে থামো। এইরকম তো অনেক কিছু চিহ্ন আছে, যারা কারি তারা ঠিক বোঝেন, বেশ এবং বোঝান। চোদ্দ নম্বর আদব হচ্ছে কোরআন পড়ুন ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে। কোরআন আপনি পড়ুন ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে। নাকের ভিতরে পড়ে, মুখের ভিতরে পড়ে, কি পড়ে? তা অবশ্য তার ভাষাটা, তার বাংলাটাও ওইরকম, তার বাংলাও বুঝে যায় না, স্পষ্ট হয় না। কিন্তু কোরআন, কোরআন যদি এইভাবে পড়েন না, কোরআন পড়তে হবে স্পষ্ট করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মুখে মুখ খুলে, মুখ খুলে স্পষ্ট করে আপনাকে উচ্চারণ করতে হবে। একটা একটা অক্ষর যেন গোটা গোটা ভাবে, যার যেমন হক তা আদায় হয়। আর এই জন্য আপনাকে বুঝতে হবে আলিফ যাবার আ, আর আইন যাবার আ, দুটোই যদি এক করে দেন। আজ্জেল, আজ্জেল, আজ্জেল মানে কি? আজ্জেল মানে কি? আজ্জেল, আজ্জেল কি দিয়ে বলছি? আইন দিয়ে বলছি না আলিফ দিয়ে বলছি? আইন দিয়ে বলছি। আজ্জেল, আজ্জেল মানে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর যদি বলি আজ্জেল, আজ্জেল, এটা আলিফ দিয়ে বলছি, তার মানে কি হবে? দেরি করে করো, দেরি করে করো, তার মানে পরে, পরে। আরবি এমন এমন মানে ভাষা, এমন ভাষা, বড় কঠিন। এখন বলা হচ্ছে যে কোরআন পড়ুন ধীরে ধীরে আর স্পষ্ট সুন্দরভাবে। কোরআন তেলাওয়াতে তাড়াহুড়ো ঠিক না, বরং মহান আল্লাহর বাণী বড় আদবের সাথে একটা একটা গোটা গোটা স্পষ্ট সুন্দরভাবে প্রত্যেক অক্ষরকে সঠিকভাবে উচ্চারণ করে যেখানে টানতে হয় সেখানে টেনে, যেখানে টানতে হয় না সেখানে না টেনে। কোরআন পড়তে হবে যেখানে টান আছে সেখানে টান দিয়ে, যেখানে টানতে হয় সেখানে টান দিয়ে, আর যেখানে টানতে হয় না সেখানে টান আপনি দেবেন না, কারণ টান টোনেও আপনার মানে পাল্টে যায়, তাই না? একটা অক্ষরে যেখানে টান নেই সেখানে যদি টেনে দেন তো মানে একদম আকাশ জমিন পার্থক্য হয়ে যাবে। এইভাবেই জ আর জ, মদিনায় যখন ছিলাম তো মদিনার মসজিদে পাশাপাশি একজন বাংলাদেশি আর একজন মিসরি জুমার দিনে সুরা কাহাব পড়ছিল। সুরা কাহাব জুমার দিনে পড়তে হয়, তাই না? পড়লে পরে এক সপ্তাহ জীবন আলোকিত হয়ে যায়। তো পাশাপাশি পড়ছে, তো বাংলাদেশি ভাই তখন পড়ছে ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা, ইন্না ইয়াজুজা, কারণ সাধারণত বাঙালিরা জয়ের উচ্চারণ কি করে, জয়া এইভাবে করে, জায়ের মতো করে। তখন মিস্ত্রি বলছে খাতা হাজা খাতা হাজা খাতা কে খাতা লেশ না ইন্না ইয়াগুগা ওয়া মাগুগা কাটা খাতা। মিস্ত্রিরা আবার জিমের উচ্চারণ কি করে, গয়ের উচ্চারণ করে, আর বাঙালিরা জিমের উচ্চারণ জায়ের করে। তাহলে ভুলটা কার, বুঝতে পারছেন? তো এই মানে নিজেদের টানের মতো, নিজেদের কথার মতো, নিজেদের ভাষার মতো মনে করা, এটা ঠিক না। এইভাবে আপনি কোরআন পড়লে পরে কোরআনের অর্থই পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল করে কোরআন পড়ো। আর তারতিল মানে হল তুমি ধীরে ধীরে স্পষ্ট সুন্দরভাবে কোরআন আবৃত্তি করো। তো এখানে মানে কি, হুজুর তাজবিদ সহকারে কোরআন পড়ো? হ্যাঁ, তাজবিদ সহকারে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, তাজবিদ মানে তাজবিদ যেটা, তাজবিদের যে কায়দা আছে সে কায়দার কিছু আছে ওয়াজিব, কিছু হচ্ছে মুস্তাহাব। ওয়াজিব মানে হচ্ছে যেগুলো না করলে আপনার কোরআনের অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন বললাম যেখানে যা টান সেই টান দিতে হবে, আর যেখানে যে অক্ষরের যে উচ্চারণ সেই উচ্চারণ সঠিক করতে হবে, নচেৎ সুরা ফাতিহাতেই আপনার ভুল হয়ে যাবে। সুরা ফাতিহা আপনি যান না, আপনি আজান বলুন, আজান। আজান যদি আপনি আজান দেন আল্লাহু আকবার, আজমান আল্লাহু আকবার, এটা তো বাংলাতে কি সমস্যা আছে? বাংলা যেখানে টান দিতে পারেন, কিন্তু আপনি আসলে শব্দটা কি বলছেন, আরবি শব্দ। তো আগে কি বললেন, আল্লাহু আকবার, আর এখানে বলছেন আল্লাহু আকবার, পার্থক্য কি হবে? আল্লাহু আকবার মানে আল্লাহ সবার চেয়ে মহান, আর আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ কি, প্রশ্নসূচক। আয়ে টান দিলেই প্রশ্নসূচক হয়ে যাবে, আল্লাহ কি সবার থেকে বড়? তার মানে আপনার ইমান এখনো বাহির। আবার যদি আকবার টান, অনেকে টান দেয়, অনেকে বুঝে না, বুঝলে অনেকে বুঝে কি, আরবি মানেই হচ্ছে যে থামতে যখন হয় তখন টান দিতে হয়, এই জন্য পড়ছে ইমাম সাহেব পড়ছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, বুঝলেন? সে জানে, আলেম, পাশ করা, দৌড়া পাশ করা আলেম, সে নামাজ পড়ছে, ইমামতি করছে, এভাবে পড়ছে। তারা ভাবছে কি যে শেষকালে এইভাবে টান দিতে হয়, যেহেতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন টান দিতে হয়, তো ভাই ওখানে টান দিতে হয়, এখানে মানে জানে না, তাজবিদি জানে না, দিয়ে সর্বনাশটা করে। এক জায়গায় বসে আছি আর জিজ্ঞেস করছে যে হুজুর ছোট কাফ আর বড় কাফের কি পার্থক্য, ছোট কাফ আর বড় কাফের কি পার্থক্য, আপনারা কি জানেন ছোট কাফের বড় কাফের পার্থক্য কি? ছোট কাফ হচ্ছে মানে গলার উপর উচ্চারণ হবে কা, তাই না? আর বড় কাফ এ হচ্ছে গলাতে উচ্চারণ হবে, হারফে হালকি, ক ক্যা আর ক দুটো পার্থক্য। তা হুজুর কি জবাব দিচ্ছে? হুজুর বলছে ছোট কাফে টান হবে না আর বড় কাফে টান হবে, দলিল কাফ আল কোরআনিল মাজিদ, কেমন হুজুর মনে করেন? হ্যাঁ ওখানে তো আছে, কিন্তু ওটা তার ব্রেনে যেটা এসেছে এখন উপস্থিত জবাব দিতে হবে তো, আর যাকে জবাব দিতে সাথে জাহেল তাকে যা বলবেন সেই মেনে নেবে। আমি আছি, আমি আর কিছু বলছি না, কি করবো, মিষ্টি মিষ্টি হাসি ছাড়া কোনো উপায় আছে? এখন হুজুরের পাশে যে ইমাম, গ্রামের ইমাম, সে যদি এরকম জবাব দেয় বলি না এটা হচ্ছে না। এবারে গতবারে গেলাম, গতবারে সফরে গেছিলাম, সফর থেকে আসার পরে আমার গ্রামের ইমাম চেঞ্জ হয়ে গেল। কি হলো না, ওই মাদা নিয়ে এসে এই খুটু খুটু করলো, নিয়ে ইমাম সাহেবকে তাড়িয়ে দিল। কি জানো সমস্যাটা কি হয়েছিল? আমাকে গ্রামের লোকেরা বললো, একবার ইমাম সাহেব ছিলেন না, ছুটিতে গেলেন আমি থাকা অবস্থায়, বলছে আপনি তো নামাজ পড়ছেন মাশাআল্লাহ আরবের মতো লাগছে কেরাত, তো এইটা কেমন হবে? ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, নিল্লাজি জামা হবে না আল্লাজি জামা হবে? তো আমি বললাম যে যদি থেমে পড়া হয়, আয়াতে আয়াতে থেমে পড়া হয় তাহলে আল্লাজি পড়তে হবে। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাজি, বলছে না আমাদের ইমাম সাহেব বলছে না নিল্লাজি পড়তে হবে, নিচে নুন লেখা আছে, নুনটা যাবে কোথায়? নুনটা লিখে না পড়তে হবে লেখা আছে কেন? আমি বললাম লেখা এই জন্য আছে যদি কেউ একটানা পড়ে তো একটা তানবিন কি হয়ে যাবে, নুন হয়ে যাবে, তানবিনের নুনটা জাহের হয়ে যাবে। হুমাজাতি তিন ছিল, সেটা হুমাজাতি নিল্লাজি আল্লাজি তা নিল্লাজি হয়ে যাবে নুনের, যেহেতু একটানা পড়লে। এই ঘটনাটা নিয়ে বাস ইমাম সাহেব ভাবলো কি তাহলে ইমাম সাহেব জানে না, কারণ গ্রামের লোক তো জানে না, তাদের কাছে তার কষ্টি পাথর নেই যে কাটটা ঠিক কাটটা ভুল। কোন বড় আলেমের তাকে জিজ্ঞেস করে ছোট আলেমের পরীক্ষা বোঝা যায় যে হ্যাঁ কেমন সাহেব, বাস ওই নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ পালিয়ে গেছে, এখন দশটা হলো কার, দশটা হলো আমার। তো আসল খাঁটি কথা যদি আমাকে যদি জিজ্ঞেস করে আমি কি বলবো? আমি তো আর জানি না যে এরকম ঘটনা ঘটে আছে, আর জানার পরেও তো আমি আর বলতে পারি না যে না নিল্লাজি পড়তে হবে, সত্যটা বলতে হবে তাই না? তো এইরকম বহু ইমাম বহু জায়গাতে বিশেষ করে গ্রামাঞ্চলে আদার বনে শিয়াল রাজা হয়ে বসে আছে, আর আমরা তাদেরকে মনে করি আমার হুজুর সব থেকে বেশি জানে। মুশকিল হচ্ছে এখানে যে কোরআন পড়ার ব্যাপারটাও সবাই ঠিক মতো জানে না। কোরআন পড়তে হবে একবারে স্পষ্টভাবে সুন্দরভাবে এবং তাজবির সহকারে। কি বললাম, তাজবিদের কিছু কিছু জিনিস আছে ওয়াজিব আর কিছু কিছু জিনিস আছে মুস্তাহাব। যদি আপনি তাজবিদে সেগুলো না প্রয়োগ করেন না মানেন তাহলে আপনার গুনাহ হবে না এবং আপনার মানেও পাল্টাবে না, যেমন ইজহার ইখফা গুন্না তাই না? ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু ইন, এই যে এটা কি বলা হয়, এটা কি বলা হয়, এটা বলে গুন্না। এই গুন্না যদি না করা হয় তো মানে পাল্টে যাবে না, ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু, এতে মানে পাল্টাবে না। তো এই যদি কেউ না মানে মাফি মুশকিল, সমস্যা নেই। যেমন টান মাদ্দে মুত্তাসিল আছে, মাদ্দে মুনফাসিল আছে, কিছু আছে ওয়াজিব মাদ, দুটা ও তো করতেই হবে, যেটা একালিফ সেটা একালিফ টানতেই হবে, না হলে পরে তো মানে চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। কিন্তু হামজা বা হামজার পরে যদি আপনার আলিফ আছে বা হামজা আছে, ইয়ে মাদ অক্ষরের পরে, মাদ অক্ষরের পরে যদি হামজা বা আলিফ আছে তাহলে কি হয়, মাদ্দে মুনফাসিল হয়, মাদ্দে মুনফাসিল। একই একই কালেমায় যদি হয় সেটাকে বলে মুত্তাসিল, আর যদি দুই শব্দে হয় দুই কালেমা হয় তো বলে মাদ্দে মুনফাসিল, ঠিক কিনা? যেমন আমি উদাহরণ দিই আপনাকে, কুল ইয়া আইয়ু, ইয়া টানতে হবে তাই না? যদি বলে কুল ইয়া আইয়ু, যদি টানটা বেশি না দেয়, একালিপ টান দেয় গোনা হবে না। লা যেমন টানলো মা তেমন টানলো, কিন্তু আসলে তাজবিদের নিয়মে লাটা টান কলিফ ডবল তিন আলিফ পর্যন্ত টানতে হবে তাই না? কেন না, ওর পরে মাদ অক্ষরের পরে কি আছে, হামজা আছে, লাবুদু। কিন্তু যদি কেউ না টানে, যেমন মায়ের টান, মা একালিফ টান হবে, কেননা পরে কোন হামজা টানজা নেই, তো যদি কেউ মায়ের সমান লাকে টানে তাহলে তার গোনা হবে না, কারণ মানে চেঞ্জ হবে না। এই জন্য আপনি দেখবেন হারামের কোরআন শুনবেন, বিশেষ করে শেখ সুদায়েসের কেরাত শুনবেন, উনি টানেন না, উনি লাবুদু মা তাবুদুন একই টানেন, উনি ওই মাধ্যম উনফাসিন গুলো টানেন না। তো এগুলো হচ্ছে কি মুস্তাহাব, মানে এগুলো যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার গোনা হবে না, যেহেতু অর্থ চেঞ্জ হবে না। কিন্তু যে টান না দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, সেই রকম টান না দিলে আপনার গোনা হবে, আর সেই ক্ষেত্রে আপনার কোরআন পড়া আপনার জন্য জীবনের ভার হয়ে যাবে। একজন কোরআনের মানে জানে ও তা বুঝে পড়ে, দ্বিতীয় জন মানে জানে কিন্তু না বুঝে পড়ে, অনেক সময় তো পড়া হয় কিন্তু বুঝে না, আর অনেক সময় বোঝে কিন্তু খেয়াল করে না, কি বললে খেয়াল করে না, গড়গড় গড়গড় করে পড়ে গেল বাস। তৃতীয় জন মানেই জানে না। এই তিনজনের পড়া এবং তাদের স্বভাব অবশ্যই সমান না, নিশ্চয়ই সবারই সমান স্বভাব হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশ অনুসারে ধীরে ধীরে স্পষ্ট সুন্দরভাবে কোরআন পাঠ করতেন, তাড়াহুড়ো করে শীঘ্রতার সাথে কোরআন পড়তেন না, দ্রুততার সাথে কোরআন শেষ করতেন না, বরং এক একটা হরফ স্পষ্টভাবে উচ্চারণ করে পাঠ করতেন। তিনি বলতেন, কোরআন তেলাওয়াতকারীকে পরকালে বলা হবে পড়তে থাকো এবং মর্যাদায় উন্নীত হতে থাকো, আর ধীরে ধীরে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তার মানে এখন তুমি ঠিক ধীরে ধীরে শুদ্ধভাবে কোরআন আবৃত্তি করো যেমন দুনিয়াতে করতে, তাহলে ওইভাবে করলে তুমি কি হবে, এক একটা আয়াতের সাথে সাথে এক একটা মর্যাদায় উন্নীত হতে থাকবে। এক একটা একতলা বিল্ডিং মনে করেন, সর্বোচ্চ তলায় আপনার স্থান হবে, যেমন দুনিয়ার অবস্থানকালে আবৃত্তি করতে, যেহেতু যা তুমি পাঠ করতে তার সর্বশেষ আয়াতের নিকট তোমার স্থান নির্ধারিত হবে। তিনি বলতেন, সে ব্যক্তি কোরআন বোঝে না যে তিন দিনের কম সময়ে কোরআন খতম করে, দাওরা বলে আল্লাহু আকবার। বাংলাদেশ রেডিও থেকে আমি শুনেছি একবার রমজানে কোরআন খতম, আল্লাহু আকবার, সে কি পড়া, যা তারাবি পড়ায় হাফেজ সাহেবরা আমাকে ফেসবুকে, বা অনেকে বলছে যে হুজুরে তো কিছুই বোঝা যায় না তারাবিতে, হাফেজ সাহেব যে কি পড়ছে এত গড়গড় করে পড়ছে, তার মানে ওই তারাবিতে তাকে খতম করতে হবে, একদম কঠিন বলছে বোঝা যায় না। তো এইভাবে তিন দিনের বেশি কম খতম করলে, তিন দিনের কম খতম করলে পরে সে কোরআন বোঝে না। আব্দুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহুকে এক ব্যক্তি বলল, আমি এক রাকাতে মুফাসসাল পাঠ করি, এক রাকাতে মুফাসসাল পাঠ করি। মুফাসসাল কি? সূরা কাফ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত। সূরা কাফ থেকে নিয়ে, সূরা কাফ কোন পাড়ায়? না, কাহাফ না, কাফ। সূরা কাফ কোন পাড়ায়? আটাশ পাড়া যদি হয় তোর, আটাশ, উনত্রিশ, তিরিশ, তিন পাড়া, কয় রাকাতে? এক রাকাতে। বললেন যে আমি এক রাকাতে মুফাসসাল পাঠ করি। এ কথা শুনে তিনি বললেন, হাজ্জুন কা হাজ্জি কাওয়া হাজ্জান কা হাজ্জিশা, কবিতা পড়ার মতো আওরারাও খালি, কবিতা যেমন ছেলেরা পড়ে গড়গড় গড়গড় করে পড়ে যায়, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বর্ষা কি বলে আপনার বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এইভাবে তারা গড়গড় গড়গড় করে পড়ে যায়, সবাই কি তার মানে বোঝে? ছোট বাচ্চারা তার মানে বোঝে? বোঝে না। কিছু সম্প্রদায় আছে যারা কোরআন পড়ে কিন্তু তা তাদের কণ্ঠের নিচে নামে না, এটা কে বলছেন? আব্দুল্লাহ বিন মাসুদ। কোরআন পড়ে কিন্তু কণ্ঠের নিচে নামে না, আসলে সেই কোরআন পাঠ কাজে দেবে যা হৃদয়ে এসে গেঁথে যাবে এবং তা পাঠকারীকে উপকৃত করবে। তার মানে কোরআন আপনাকে পড়তে হবে শুধুমাত্র বুঝার জন্য, বুঝে বুঝে কোরআন পড়ুন। একবার আবু জামরা ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুকে বললেন, আমি খুব তাড়াতাড়ি কোরআন পড়তে পারি, আমি তিন দিনে তা খতম করি। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু বললেন, তুমি যা বলছো তার থেকে আমার নিকট অধিক পছন্দনীয় এই যে আমি এক রাতে সূরা বাকারা পড়ব, এক রাতে, পুরো রাতে শুধু সূরা বাকারা পড়ব এবং তার অর্থ বুঝে স্পষ্ট সুন্দরভাবে ধীরে ধীরে পাঠ করব তার তিলের সাথে। তাড়াতাড়ি পড়াটা এটা বড় জিনিস না, আপনি দেখবেন ইসলামের প্রত্যেকটা জিনিসই আল্লাহ তাআলা জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা না আহসানু আমালা, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যে তোমাদের মধ্যে সবার থেকে বেশি কাজ কে করতে পারছে। এই কথা বলা হয়েছে, কি বলা হয়েছে? সবচেয়ে বেশি সুন্দর কাজ কে করতে পারছে। তো সুন্দর হওয়াটা জরুরি, বেশি হওয়াটা জরুরি না। ইবনে আব্বাস তাই বললেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে খুব তাড়াতাড়ি খতম করতে পারো তিন দিনের ভিতরে, তার থেকে উত্তম হল এক রাতে সূরা বাকারা পাঠ করো, বুঝে বুঝে পাঠ করো, তারতিল সহকারে পাঠ করো, শুদ্ধভাবে তাড়াতাড়ি পড়ায় দোষ নেই। তবে যদি তাড়াতাড়ি আপনি পড়তে পারেন, শুদ্ধভাবে পড়তে হবে, ঠিক উচ্চারণ টান টোন যেন ঠিক থাকে, তবুও ধীরে ধীরে সুন্দরভাবে পড়াই উত্তম। আসলে যে ব্যক্তি তাড়াতাড়ি করে অনেক আয়াত পাঠ করে, সে ব্যক্তি হল তার মতো যে ছোট ছোট অনেক মতি বা অলংকার দান করে। উদাহরণ বুঝুন, যে খুব তাড়াতাড়ি অনেক আয়াত পাঠ করে, সে ব্যক্তির উদাহরণ হল যে অনেক ছোট ছোট মতি বা অলংকার বা স্বর্ণ টুকরো দান করে। আর যে ব্যক্তি সুন্দর করে ধীরে ধীরে অল্প আয়াত পাঠ করে, সে ব্যক্তি হল তার মতো যে বড় বড় কি বলে এটাকে মানিক, হ্যাঁ স্বর্ণ মানিক বলে না, বড় বড় আকারের সমমূল্যের অথবা অপেক্ষাকৃত বেশি মূল্যের একটি মাত্র মতি বা অলংকার দান করে। কোনটা ভালো, ছোট ছোট ছোট ছোট ছোট ছোট অনেক মতি না একটা বড় আকারের মতি? এই উদাহরণ দিয়ে ওলামারা বলছেন যে তুমি যেটুকু পড়বে বুঝে পড়ো, ভালো করে পড়ো। অবশ্য এর বিপরীত হতে পারে, এটা ফথুল বাড়িতে বলা হয়েছে। মোট কথা, তাহলে আজকে কোরআনের আদবের এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যে কোরআনের আদব আমরা শিখব, বিশেষ করে তাজউইদ, তাজউইদ আমরা শিখব, তারতিল করব, নচেত কোরআন মুশকিল আছে। আমি হয়তো পরে আসছে আমাদের আগামী দর্শে আসবে যে যারা কোরআনে আরবি পড়তে জানে না, বাংলায় কোরআন পড়ে, আছে না বাংলা কোরআন? আপনারা শুনে অবাক যাবেন, সৌদি আরবের ফতোয়া আছে যে আরবি ছাড়া অন্য কোন ভাষাতে কোরআন লেখা যাবে না। কেন? এই জন্য যে অন্য কোন ভাষাতে কোরআনের উচ্চারণ সম্ভব না। আপনি জানেন সব ভাষাতে সব অক্ষর নেই, যেমন বাংলাতে সব অক্ষর আছে, আরবি সব উচ্চারণ করতে পারবেন বাংলাতে না। যেমন কফ, কফের উচ্চারণ নেই, যেমন বদ উচ্চারণ নেই, যা উচ্চারণ নেই, তারপরে সায়ের উচ্চারণ নেই, তেমনি কেরালা ভাষাতে আবার যা নেই। ওরা হামজাকে কি বলে জানেন? কি বলে? যদি কারো নাম হামজা হয় কি বলে ডাকে? হামসা, হামসা। দেখবেন জিজ্ঞেস, মানে খেয়াল করে, হামসা হামসা আছে আমাদের অফিসে, একজন হামজা নাম আছে, তো এরকম এসে জিজ্ঞেস করে হামসা আছে। যেমন আমরা বাঙালিরা ছটাকে কি বলে? স। আছেটাকে কি বলে? আছে, তাই না? আমরা আমাদের বাংলাদেশের যে বইগুলো সেখানে লেখা থাকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পশ্চিম বাংলার লোকেরা যদি ছটি উচ্চারণ করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঙালিরা ঠিক পড়বে, কি দিয়ে লিখে? ছ দিয়ে, চ ছ। অথচ চ ছ আরবিতেই নেই, সিন আছে, শিন আছে, তার জন্য দন্ত স আছে, তালবস্য আছে। বাংলাতে যে উচ্চারণগুলো হয় দন্ত, দন্ত মানে কি? দাঁত। আর দন্ত স মানে যে স দাঁত লাগিয়ে উচ্চারণ হয়, সিন। আর তালব্যস্য, তালব্য কাকে বলে? তালো, হ্যাঁ, এখানে জিব লাগিয়ে যে স্বয়ের উচ্চারণ হয় তাকে বলে তালব্যস্য। সহজ কথা, এর হচ্ছে তালব্যস্য, তার মানে কি? শিন। তাহলে দুটো উচ্চারণ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বাঙালিরা, বাঙালি আলেমরা লিখেন ছাল্লাল্লাহু। এটা যদি সঠিক উচ্চারণ আমরা করি, আমরা যদি সঠিক উচ্চারণ করি তো আমরা কিভাবে পড়ব? ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্য আমাদের এই উচ্চারণে অনেকে ব্যঙ্গ করে বাংলাদেশের মানুষরা, ছাল্লাল কেমন আছেন এরকম করে। এবার দু একজন বাঙালি আছে আমাদের, আমাকে ঠাট্টা করেছে, কলকাতার হুজুর জানে, কলকাতার মানুষ, কলকাতার বাবু কেমন আছেন, মানে এমন করে কষ্ট করে উচ্চারণ করে, ব্যঙ্গ আর কি। তো যাই হোক, এক এক দেশের এক এক এলাকার এক এক রকম উচ্চারণ। তো ওরা যদি ছ দিয়ে লিখে তো আমরা যদি সঠিক উচ্চারণ করি তাহলে হবে ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আরবি হল এটা? আরবি নয় এটা, কারণ আরবিতে এরকম উচ্চারণ নেই। তো এই জন্যই এখানকার ফতোয়া হলো যে কোন ভাষাতেই কোরআন লেখা জায়েজ না, যদি কেউ কোরআন শিখতে চায় পড়তে চায় তো আরবি ভাষাতেই তাকে শিখতে হবে পড়তে হবে, কিন্তু বাংলায় আপনি পাবেন বাংলায় উচ্চারণ করা কোরআন। বলছে কি বাঙালি জানা ভাইদের উদ্দেশ্যে তাদের তারা যেন সব থেকে বঞ্চিত না হয় তাই বাংলাতে লিখিত হলো। তো আপনি যে বাংলাতে লিখলেন কোরআনের উচ্চারণগুলো বাংলাতে লিখে দিলেন, আপনি আপনার ঠিক মতো উচ্চারণ লিখেছেন, সবাই কি কোরআনের উচ্চারণ করতে পারবে? অসম্ভব। সবচেয়ে কঠিন বাংলা সে তো বটে, অল্প শিক্ষিত বাঙালিদের এমনিতে বাংলাতে বাংলাও পড়তে পারে না, সহজ করে বাংলাটাও পড়তে পারে না, তাহলে বাংলাটা আবার আরবি ভাষা সেটা কি করে পড়বে? আমার তো মানে অনেক মানুষই আমার শুধু না বুঝতে পারবেন যে তারা বাংলাতে কিভাবে কোরআন পড়ে। আর যদি কেউ বাংলাতে কোরআন পড়তে চায় তাহলে ওই যে বললাম অনেক জায়গাতে দাদা বলতে গাধা বলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন কোরআন আরবিতে শিখা এবং আরবিতে পড়া, আরবিতে তেলাওয়াত করা। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।